بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إخواني وأحبابي الكرام أكن دي السؤال فوشي جواب دي بالله نرى المنتن حضر إلام فلانا برا السؤال يدي كي مكة شريف ورحرم شريف وردو ياري كوا شريف وردو ياري فشاب قرن pehana goron ya fidere fesha pehana goron ari katen tan yare gunzon boyon yan hukum ki sawal guji yan jo mahad billahi tawfiq ikhwani wa ahbabi al karam ara shirat maji fatti sawal jo wase fatti mushkil al halat ara dinu dillah indilla jami mani din dunya majanna alhamdulillah rasul sallallahu alaihi wasallam boyon guji ida ata ahadukum alghaita fala yastaqbil alqibla wala tastadbiruha wala yastadbiruha walakin sharriqu wa gharribu rasul sallallahu alaihi wasallam boyon guji hadith ba mutawaqqal hadith bukhari muslim majalla rasul sallallahu alaihi wasallam boyon guji tumara tu fesha pehana karane idile fesha pehana gorila zodile tumara dase qibla taraf mudiyuna washo qibla taraf fidiyuna washo to ki goriba যিকা কেবিলা নহয় কিয় ইয়াৰে বইবা কিয় ইয়াৰে বইবা থৰে পাই আৰু হাদিছ বাতো জানি আহিলাম কেবিলা তৰব ইয়াৰে ফেচাক গৰণ কেবিলা তৰব ইয়াৰে ইয়াক কেবলাৰে ফিট দিয়াৰে ফেচাক গৰণ ইয়ান মানা হেন্দিল্লা আৰোগ্য হাদিছৰ মাজে আছে দেখি মৰৱান আছৰ কালা ৰায় ইবন উমৰ ৰাদিয়াল্লাহু আনহুমা আনা খাৰা হিলাতহু মুস্তাকবিলাল কিবলা ثم جلس يبول إليها تيبما هود ابن عمر من علماء الصحابة توي تاني داسي راحلة تي أغري أري إبا سواري ري تي أغري توي كبلا ترم موجير فشك بتوش فقلت مروان الأصفر هود يا أبا عبد الرحمن أليس قد نهي عن هذا توي كبلا ترم فشك قرر তাহলে ইয়ান তো মানা নগরে ইয়ান তো মানা করছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বালা ইন্নামা নুহিয়া আন যালিকা ফিল ফাদা ফাইযা কানা বাইনাকা ওয়া বাইনাল ক্বিবলাতি শাইউন ইয়াসতুরুকা ওয়ালা বাস ইবাদাস আবু দাউদ ওয়া মাজাহিদে হাদিস তাহলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ইবা হলো সুলেমান ইবনে বড় আলেম তাই ফেসাব করতে ক্বিবলা তরম মুজিয়ারে দেখাগি সেই ফুসার গেজেরা তোমার আল্লাহ আল্লাহ নবী মানা গেছে তো নি লেখা খেলা করার চম্মা হইয়ে এবে হদ্দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা গেছে খালি জায়গা মাঝে বইলে এখন আমি কানিলা মন তো হাওয়াজেজ না থাকি দেখো না ডেবা লগে না থাকি দইলে কেবিলা তোর মো করম ফিড মানা দে লেকিন দাখল বুনিয়ান দইলে ছোঁয়ার দে কেবিলা দরমিয়ান মাঝে যদি হনক কাঞ্জি হাজে থাকে দইলে একে মো দিয়ে করো দইলে কোনো অসুবিধা নাই আল্লাহ আলম হেতাল্লাহ উলমা ইকরামক করে জ্ঞান মাজিদ আছে বাহাদ গজি বয়ান করে দে যদি তুমি করার বুতরে হিনলে দাখল আল হামামাত দাখল আল ইয়ানি দিন করার বুতরে বুনিয়ানের বুতরে হিনলে এখন কান দেবালের বুতরে বই আর অনেক ফেসাব করার দইলে যদি কিবলা তরম ও দইলে কোনো অসুবিধা নাই আল্লাহ আলম লাকিন একান খালি ময়দান মাঝে ফেসাব ফেহানা করার দইলে তোমরা কিবলা তরম ও দিয়ারে ইয়া ফির দিয়ারে নগজিয়ান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মানা ইয়ার বাদিও হাত দাখল বুনিয়ানের দ অনারা যদি কেবিলার তরম নগরী ভারত দিলে আজ আফজল আল্লাহ আলম তোলে বয়েন এটা হাই সময় কী ফেলাম দেয়ারা কেবিলার তরম মৌদিয়ারে ফেশাম নগরীত হয়ে ফিডিয়ারে ফেশাম নগরীত হয়ে ফেহানা নগরীত হয়ে লেকিন এই কাঠেন দিয়ারে নবৈত হয়ে এই কাঠেন দিয়ারে নেট নটে হয়ে এন্ত ন ফেলাম ইয়ার বাদে অনারা সসাই উগ মানে কেবিলার তরম মৌদিয়ারে এটা এনে কাজের নেটে মুহ কেব কেবিলার তরম যদি ইবে যদি কী গজি দইলে কেবিলার তরম মাথাওয়া দিয়ে ঠেঙ্গিন দে আছে অন্য মিখে দিয়ে দিলে এবার ফিট কয় কেউ কেবলা তোর তাহলে ইকে করি নেড়ানো মাঝে আর আব্দুল বেশি অমুমান রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কেবলা তোর ঠেন দিয়ে রিও ননিট্টে নহ এন দিলে ইকে মাথা দিয়ে ননিট্টে নহ তো তোমার ননিট্টে নহ আলামর মুবাহ এজুস ইয়ান মাঝে অনরাত জিদাল করন ইয়ান মাঝে অনরাত আছে লাম্বা বা হাতাপতি করন ইয়ান মাঝে মাথামাতি করন ইয়ান জরুরত ন জিয়ান আরে গুচ্ছ হয়ে ইয়ান আরে গরিন্দি জিয়ান নগুচ্ছ হয়ে ইয়ান নগরিন্দি জিয়ান তো আল্লাহ নবী বয়ান ন করে ইয়ান মাঝে আরা গেজাল নগজুম ইয়ান মা খজিয়া নগজুম ইয়ান মাঝে লাম্বা সুড়া বাসা বুঝি নগজুম ইয়ান আর আল্লাহ বুঝে রাখাই মনে আছে তো আশা করি রন্ধনা আরা এদের মাঝে বুঝি ভাজি খনক কাম বিদেশ তৈরি ফুসাল্লে ভাইবা আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।